কিন্তু সাদ মাকে সন্তুষ্টি করবেন, এখানে মায়ের সন্তুষ্টি আছে, কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। নিজে ইমানে অটল থাকলেন এবং বললেন, মা আপনি জেনে নিন যে যদি আপনার মতো একশোটি মা হয় এবং একটি একটি করে সকলে মারা যায়, তবুও আমি আমার দিন ত্যাগ করব না। আপনার ইচ্ছা হলে আপনি খান, একদিন একরাত পার হয়ে গেল, তারপরে মা নিজের কসম ভঙ্গ করতে বাধ্য হলেন। এটা কিসের জন্য? এই জানার জন্য যে ইমানের সাথে মায়ের কোন সম্পর্ক, কোন আকর্ষণ কাজ করবে না। সব থেকে বড় বন্ধন হল কিসের? ইমানের। রক্তের বন্ধন থেকেও বড় বন্ধন, বেশি মজবুত বন্ধন, সুদৃঢ় বন্ধন কিসের? মায়ের। মায়ের খেদমত কথা সেবা যত্ন করার কিছু উজ্জ্বল নমুনা রয়েছে আমাদের কাছে, নিতান্ত প্রধান ধারণায়। এক জামাত সাহাবার সাথে আবু হুরায়রা মহান বিশ্বাস নিয়ে দেহে প্রবেশ করেন, তিনি তাদেরকে দুটি করে খেলু দেন। প্রত্যেক সাহাবাকে আল্লাহ রাসূল জানত সেই অহংকার অবস্থা এত সুখ ছিল না, বিশেষ করে সাহাবিদের। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি অবস্থা ছিল, এমনকি পেটে পাথর পর্যন্ত লেগেছেন। এক সময় জামাতে সাহাবিদেরকে দুটো করে খেলু দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যার না জমিয়া ছিল আর না ব্যবসা, তিনি পেট কাঁধে রসুলের দরবারে পড়ে থাকতেন। কিসের জন্য? এলেম শিক্ষার জন্য। এলেম শিক্ষার জন্য আমরা এলেম ত্যাগ করে পেটের জন্য পড়ে থাকি, আর আবু হুরায়রা পেট ত্যাগ করে এলেমের জন্য পড়েছিলেন রসুলের দরবারে। আবু হুরায়রা দুটো খেজুরের মধ্যে একটা খেলেন আর একটা লুকিয়ে মায়ের জন্য রেখে দিলেন। আহা, মা বাড়িতে আছে, জানি না মা খেয়েছে না খেয়েছে, আর একটা মায়ের জন্য রেখে দিলেন। মহান বিসাল্লাহ সাল্লাম তার দৃষ্টি পড়ল আবু হুরায়রার দিকে, দৃষ্টি এলো না। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি দুটোই খেয়ে নাও, তোমার মায়ের জন্য আলাদা করে দিচ্ছি। এসে মায়ের কাজ, মা আমার কেমন অবস্থায় আছে, আমি কত সুখে আছি, মা কত কষ্টে আছে, আমি বিদেশে আছি, মা বাড়িতে আছে, না জানি মা কত কষ্ট পাচ্ছে। এই যে একটা টান, সেই টান দেখিয়েছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল বললেন, তুমি দুটোই খেয়ে নাও, আমি তোমার মায়ের জন্য পৃথক দিচ্ছি। ওয়াইসকর্ণী কথা বলছিলাম, ওয়াইসকর্ণী তিনি ছিলেন বড় মায়ের বিপদ বোঝা, মা নিয়ে ব্যস্ত থাকার ফলেই তিনি মদিনায় এসে মহানবীর সাথে দেখা করা এবং সাহাবি হওয়ার সুযোগ গ্রহণ করেননি। সাহাবি হওয়ার বিশাল সুযোগ, যে ব্যক্তি আল্লাহ নবীকে ইমানের অবস্থায় দেখবে, ইমানের অবস্থায় মারা যাবে, তাকে জাহান্নাম স্পর্শ করবে, সেই সাহাবি হওয়ার সুযোগ গ্রহণ করলেন তাকে ওয়াইস কার্নি। মায়ের ভক্ত ছিলেন, মা নিয়ে ব্যস্ত থাকার ফলে মদিনায় আসতে পারলেন না। এত বড় মর্যাদার অধিকারী ছিলেন যে মহানবী তাকে নিজ তামিজ দান করে গেছিলেন, ওহির মাধ্যমে তার কথা জানতে পেরে। মায়ের ভক্ত কিন্তু আল্লাহ নবীর কম ভক্ত নয়। আল্লাহ নবী নিজের তামিজ দান করে ওমারকে বলেছিলেন, ওমা ইয়ামান থেকে কারণ গোত্রের এক লোক আসবে, সে এলে তাকে এই তামিজ দান করো, আর তুমি তার কাছে আবেদন করো যেন সে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। চিন্তা করতে পারেন, যিনি সাহাবি নন, যিনি সাহাবির জন্য, এমনকি খলিফা দ্বিতীয় খলিফার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কমর্তবা কিসের জন্য? শুধু মায়ের খিদমতের জন্য। এখানে ওয়েস্টার্নের কথা বললাম, অবশ্য আপনারা অনেক চিন্তা করবেন তার মর্তবার জন্য। আল্লাহ নবীর প্রতি যদি কত ভক্তি ছিল, বহুত যুদ্ধে যখন শুনলেন দাম থেকে গেছে, তখন তিনি তার নিজের দাম ফেঁকেছিলেন পাথর দিয়ে। পরে যখন জানতে পারলেন বা চিন্তা করলেন যে আল্লাহ নবীর কোন দাম থেকে জানি না, এই জন্য তিনি পর্ব 32টা দাঁতই ফেঁকে দিয়েছেন। এগুলো গল্প, এগুলো গল্প। এত বাড়াবাড়ি ঠিক নয়, সহি দলিল থাকলে মানতাম, তবে হ্যাঁ তার মর্তবাদ ছিল আমরা মানি। আল্লাহ নবী ওহির মাধ্যমে তার মর্তবাদ কথা জানতে পেরেছিলেন এবং কাবিস পেয়ে গেছিলেন এবং ওমারকে দোয়া করাতে বলেছিলেন, এ কথা আমরা জানি শুধু মায়ের খেমত বোঝা দেওয়ার জন্য, বরণের পর মায়ের জন্য মন কাজে সন্তানের মধ্যজগতে মা কি শান্তি পাবেন তার খেয়াল করে অনেক রকম ব্যবস্থা নিয়ে ইসলামের সওয়াব করে থাকেন। মা যদি মারা যায় তো আপনার চিন্তা দূর হয়ে গেছে? না, মা এখন বাড়িতে কি অবস্থায় আছেন এই চিন্তা আপনার, মা মারা যাওয়ার পর কবরে কি অবস্থায় আছেন এই চিন্তাও আপনার হওয়া দরকার। সুতরাং সেই সময়ে মায়ের জন্য যা করণীয় তা করতে হয়, প্রথম যা করতে হয় তা কি? দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বড় কষ্ট করে মা বড় রহম করে আমার প্রতি আমাকে লালন পালন করেছে, সুতরাং আল্লাহ তুমি তার প্রতি সেরকম দয়া রহম করো, এগুলো দোয়া করবেন আর কি। সবসময় দোয়া করবেন, নামাজে নামাজে দোয়া করবেন, আর হুজুর বাড়তি কিছু করার আছে কিনা? সাত দিন উবাদার মা যখন ইন্তেকাল করেন তখন তিনি অনুপস্থিত ছিলেন, পরে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রসুল আমার অনুপস্থিত থাকাকালে আমার আম্মা মারা গেছেন, এখন যদি তার তরফ থেকে কিছু দান করি তাহলে তিনি উপকৃত হবেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হবে। সাহেব বললেন, তাহলে আমি আপনাকে সাফ করে দিয়ে বলছি যে আমার মিসরাফের বাগান মায়ের নামে সাদকা করলাম। সাহেব বললেন, বলে হ্যাঁ আল্লাহ রসুল তুমি সাহেব মারা গেছেন, অতএব কোন দান সবচেয়ে উত্তম? খেয়াল করেন, কোন দান সবচেয়ে উত্তম? তিনি বললেন, পানি। সে যুগে আরবের পানির অবস্থা বুঝতে পারছেন, এখনই একদিন পানির অবরোধের অবস্থাটা কি হচ্ছে, সে যুগে পানির এত টান ছিল এত কষ্ট ছিল, তাই সব থেকে বড় সরকার কি? পানি। এই ময়লা নিয়ে সাদ একটি কুয়া খনন করলেন এবং বললেন, এটি উম্মে সাদের, উম্মে সাদ তো মারা গেছে, বলে এটা উম্মে সাদের জন্য সাদকা, এই জন্য যদি মায়ের জন্য কিছু করতে চান কবরে তাহলে মায়ের নামে কিছু সাদকা করেন, সাদকায় জারিয়া মাদ্রাসা করেন, মসজিদ করেন, কল করেন, কুয়া করেন, হাসপাতাল করেন ইত্যাদি, এই ধরনের সাদকায় জারিয়া করলে মরার পরেও আপনার মায়ের সাথে সদ্ব্যবহার করা হবে। আমরা আমার রমজান সূরা বাকি রেখে ইন্তেকাল করলে তিনি মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আমি আমার মায়ের তরফ থেকে কাজা করে দেবো কি? আয়েশা বললেন, না, বরং তার তরফ থেকে প্রত্যেক দিনের পরিবর্তে একই করে মিষ্টি খাইয়ে দাও, মায়ের বোঝা কাজা করার পরিবর্তে। এখন এক ব্যক্তি তার মাকে কাঁধে করে নিয়ে তওয়াব করছিল, মাকে কাঁধে করে নিয়ে তওয়াব করছিল, সে তাকে বলল, মা আপনি কি মনে করেন যে আমি আপনার বিনিময় আদায় করতে পেরেছি? সে নিজের মাকে বলছে, মা আমি তোমাকে কাঁধে করে নিয়ে পিছিয়ে করে নিয়ে তোমাকে দাওয়া করছি, তুমি যে আমাকে কষ্ট করে পেটে বহন করে মানুষ করেছ আমি কি তোমার পথ আদায় করতে পেরেছি? পাশ থেকে এই ওমার শুনে বললেন, এ অহম, একটি মাত্র প্রসব বেদনা সমতুল্য, মেয়েদের মাঝে মাঝে প্রসব বেদনা হয়, ব্যথা উঠে আবার বন্ধ হয়, ব্যথা উঠে আবার বন্ধ হয়, তুমি যেটা করলে একটি মাত্র ব্যথা উঠার সমদান অনুদান বা বিনিময়, তারপরে তো মা কত ব্যথা সহ্য করেছে, প্রসব করেছে, মানুষ করেছে, দুধ খাইয়েছে, এসবের অনেক কিছু বাকি। এজন্য আপনারা কবিতায় শুনলেন যে গায়ের চপড়া কেটে জুতো পাঠিয়ে যদি মায়ের পায়ে পরিয়ে দাও তবুও মায়ের ঋণ শোধ হবে না। এক ব্যক্তি উমারকে বলল, আমার মা বান্ধবকে শেষ অবস্থায় উপনীত হয়েছে, এখন তিনি তার প্রসাদ পায়খানা প্রয়োজন সাথে আমার পিঠে চড়িয়ে যায়, প্রসাদ পায়খানা করে পিঠে করে নিয়ে যায়, প্রসাদ পায়খানা করে, এতে আমি কি তার বাধা দায় করতে সক্ষম হয়েছি? তিনি বললেন, না, কারণ সে যখন তোমার সেবা করেছে তখন মনে মনে কামনা করেছে তুমি বাঁচো, বেঁচে থাকো, ফন্দে আমার বেঁচে থাকো, যখন তোমার প্রসাদ পায়খানা করেছে বেঁচে থাকো, ফন্দে আমার বেঁচে থাকো, আর তুমি এখন তার প্রসাদ পায়খানা করাচ্ছ, আর মনে মনে কি ভাবছো, বুড়িটা কখন মরবে রে, বুড়িটা কখন মরবে, মনে মনে বর্তমানে কখন মরবে, কখন আমি শান্তি পাবো, বউ থাকতো বউ আরো, হ্যাঁ বউ তো মনে মনে কামনাই করে চায় না,